আমার বাসা মহিষবাথান, থানা রাজপাড়া, জেলা রাজশাহী। স্থায়ী ঠিকানা? আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এটাই, মহিষবাথান আলিয়া মাদ্রাসা। আমার স্কুল হচ্ছে যে পুলিশ লাইন কলেজ, স্কুল অ্যান্ড কলেজ। আমার কলেজ হচ্ছে ডিগ্রি কলেজ, রাজশাহী ডিগ্রি কলেজ। স্কুলের কোনো স্মৃতি? স্কুলের স্মৃতি বলতে, আমরা স্কুলে ইন্টার স্কুল খেলেছি, একটা স্যার ছিল অনেক খুব ভালো আসতো, খেলাধুলাতে একটু বেশি ছিলাম, পড়াশোনার দিকে এত পারতাম না, খেলাটায় একটু মনোযোগ দিয়ে খেলেছি। তবে ইচ্ছা ছিল অনেক দূর আগানোর, আসলে পরিবারের জন্য আগাইতে পারিনি। ছোটবেলার স্কুলের প্রথম দিনের কথা মনে আছে? স্কুলে প্রথম দিনের কথা ছোটবেলায় মনে আছে, স্কুলে বাবা নিয়ে গেছিল, ভর্তি করেছে প্রথম ক্লাস করব। ক্লাসে ঢুকেছি, প্রথম কোশ্চিন করেছে, কোনো উত্তর দিতে পারিনি, সবাই হাসছিল, এর জন্য রাগে ব্যাগ ঘাড়ে করে নিয়ে বেরিয়ে চলে গেছি। বাসায় যেয়ে আবার বাবা মা বকা করে, আবার কিছুক্ষণ পরে বাবা আবার নিয়ে এসে স্কুলে ক্লাসে ঢুকাই দেয়। আমি বাবাকে বলছি যে বাবা, সবাই আমার কথা শুনে হাসাহাসি করে, আমি তো এখানে শিখতে এসেছি, আমি তো কিছু জানি না, আমাকে তো শেখাতে হবে। আমার কথা শুনে সবাই হাসাহাসি করে, আবার আমি তো একটু রাগি করি, বেশি দিন স্কুল করিনি, বেরিয়ে চলে গেছি অন্যদিকে, স্কুল শেষে বাসায় গেছি যেন বাবা না বকে। স্কুলের বন্ধু বান্ধব? স্কুলের বন্ধু বান্ধব, স্কুলে বন্ধু ছিল অনেকগুলো, ওরা এখন ভালো জায়গাতে জব করে, কারণ এলাকাতে এলাকার ছেলেপিলে সব একসাথে করতাম, তো আমাদের পুরো ব্যাচটাই সবাই ভালো জায়গায় জব করে, আমরা আমি করি ইন্টারনেটের জব। ছোটবেলায় ক্রিকেট ছাড়া আর কি খেলতাম? ছোটবেলায় ক্রিকেট ছাড়া গুড্ডি উড়াতাম, গুড্ডি, তারপরে আংটা খেলতাম, আংটা তো খেলতে দিত না, বকা দিত, গুড্ডি খেলতে খেলতে গুড্ডির একটা গুড্ডি উড়াতে লাগে, একবার পড়ে গেছিলাম কার নিচ থেকে, তারপর পরে পড়ে যাওয়ার পরে যে তিনটা সেলাই পড়েছে, বাসায় যাওয়ার পরে অনেক ওই তিনটা সেলাই ব্যান্ডেজ ম্যান্ডেজ নিয়ে করে যাওয়ার পরে আবার মারও খেয়েছি, মার খাওয়ার পরে তো আর গুড্ডি মুড্ডি উড়াই না, এই তো পড়াশোনা। আচ্ছা, গুড্ডিটা মানে তুমি ধরতে গেছিলা না জি হচ্ছে? আমি ধরতে গেছিলাম, সুতা যাচ্ছিল, আমরা প্রথমে গুড্ডি উড়াচ্ছিলাম, উড়াতে উড়াতে আরেকজনের সাথে প্যাচ খেলছিল, আরো অনেক গুড্ডি উঠতেছিল, তো আমাদের ছাদের উপর দিয়ে সুতা চলে যায়, ওই সুতাটাকে ধরতে লেগে কার্নিশ পর্যন্ত আমি আগিয়ে গেছিলাম, তো কার্নিশে যে আর একটু সামনে দিকে ঝুল দিয়ে দিয়েছি, গুড্ডি সুতা পেয়েছি, কিন্তু আমি আর ছাদে নাই, ছাদ থেকে পড়ে গেছিলাম। তারপর কি হলো? তারপরে পড়ে যাওয়ার পরে তো মাথা ফেটে গেছে, তিনটা সেলাইও পড়েছিল, মেডিকেলে গিয়ে নিয়ে গেল, মেডিকেলে নিয়ে গেছিলো ওই পাড়ার বড় ভাইগুলো, বড় ভাইগুলো মেডিকেল থেকে নিয়ে যেয়ে ব্যান্ডেজ ম্যান্ডেজ নিয়ে ঢুকলাম বাসায়, ওই অবস্থাতেই আব্বু লাঠি দিয়ে মারলো, মেরো খেলাম, তারপরে গুড্ডি উড়ানো? গুড্ডি উড়ানো ভুলে গেছি। তারপরে পাড়ার কোনো বন্ধু বান্ধব? হ্যাঁ, পাড়াতে বন্ধু বান্ধব অনেকে আছে, তাদের সাথে আড্ডা দিতে? তাদের সাথে আড্ডা দিতাম, মজা করতাম, খেলতাম, ঘুরতাম। তারপরে আমাদের মানে সাফল্য কোচিংয়ে যখন কোচিং করতাম, তখন লক্ষ্মীপুরে অনেক আড্ডা দিছি, লক্ষ্মীপুর বাজারে, কাঁচা বাজারে অনেক আড্ডা দিছি। আর আমরা সব থেকে বেশি আড্ডা দিতাম যে নদীর পাড়ে, পুলিশ লাইন স্কুল শেষ মাথায় নদীর পাড়ে আছে, আমাদের নদীর পাড়ে বসে অনেক আড্ডা হতো। আচ্ছা, তারপরে বড় হয়ে আস্তে আস্তে যখন বড় হলাম, কলেজ লাইফের কোনো স্মৃতি? কলেজে যখন ভর্তি হলাম, কলেজ লাইফের স্মৃতি, কলেজে অনেক মজা করছি, ক্লাস করে নাই, পরীক্ষা দিতাম জোর করে, স্যার মানে কলেজের প্রিন্সিপালের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, সায়েন্সে ছিলাম না? সায়েন্সে ছিলাম, কখনো পড়াশোনা করতাম না, শুধু ক্লাসও করতাম না, শুধু যেতাম ঘুরে বেড়াতাম আর চলে আসতাম, আর পরীক্ষার দিনে শুধু পরীক্ষা দিতাম, তাও তো ভালো মানে পড়াশোনা করতামই না, দেখে দেখে লিখে চলে আসতাম, এটাই। কাজে যোগ দিলা কবে? কাজে যোগ দিয়েছি এসএসসির পর পরে। প্রথম জব? প্রথম জব দোকানে ছিলাম, দোকানটা হচ্ছে কম্পিউটারের দোকান এবং ফটোকপি মেশিন ছিল। ফটোকপি মেশিনটা ঠিক করতে পারতাম, নষ্ট হয়ে গেলে সারতাম একা একাই। একটা মেশিন, ভালো মেশিন আমি নষ্ট করে ফেলেছি এরকম শিখতে লেগে। অনেক বকা টকা খাওয়ার পরে অনেক কিছু শিখেছিলাম, সেটা এখনো মাথায় আছে, সেটা এখনো পারি। আর ইন্টারনেটের, তারপরে ইন্টারনেটে ঢুকেছি, তারপর পরে দোকানে, দোকানে ছিলাম 1 বছর। 1 বছরের পরে ইন্টারনেটে ঢুকেছি। ইন্টারনেটে ঢুকে কিছুই জানতাম না, মেশিন চালাতে জানতাম না, লেজার ভাগ করতে পারতাম না, সবই শিখেছি। তবে যে আমাকে শিখিয়েছে সে আমাদের বেশি সিনিয়র না, আমাদেরই বন্ধু, কিন্তু সে ছেলেটা আর নাই, সে ছেলেটা মারা গেছে। এটাই কষ্টজনক একটা বিষয়। সেই পারভেজ নাম, নিমতলায় বাসা, নিমতলা সিদ্দিকের লাইনে ছিল। প্রথমে নিমতলা সিদ্দিক যখন আমরা ঢুকি তখন 140টা লাইন ছিল, সেই লাইনটা আমরা 900টা লাইন করেছিলাম খুব কষ্ট করে ওই দুটা ছেলেই। কিন্তু আমাদের মূল লাইনটা সেই দেয় নেই, এর জন্য রাগারাগি করে বের হয়ে গেছিলাম আমি। আর পারভেজ কিছুদিন আগে মারা গেছে, সেটা হচ্ছে যে হুন্ডা অ্যাক্সিডেন্টে বাইক ওর মাথার উপরে, মাথার উপর দিয়ে ট্রাক চলে যায়। ওর বউ আর ভাগ্নে ছিল মিডিয়ে, মানে ওর গাড়িতেই, ওরা পড়েছে বাম সাইডে, ওই গাড়ি নিয়ে পড়েছে ডান সাইডে। তারপরে ওর মাথার উপর দিয়ে ট্র্যাকটা চলে গেছে, তো ওই স্পট ডেড। পছন্দের খাবার ভাজা পোড়াটা বেশি ভাল লাগতো, বার্গারটা ভাল লাগে। আর আগে মিষ্টি খেতাম, এখন তো মিষ্টি খেতে পারি না, ভালো লাগে না। রাজশাহী সব থেকে খাবারটা নানকিনে স্যুপটা ভাল লাগে, এটা সব থেকে ফেভারিট ছিল, কারণ আমরা প্রতি শুক্রবার স্যুপ খাইতে যেতাম নানকিনে। এখন বড় হয়ে যাওয়ার পরে হয়তো যাওয়া হয় না, ও হবে, আগে রেগুলার যেতাম। হ্যাঁ, বিয়ে করেছি। শ্বশুর বাসা হচ্ছে কুড়িগ্রাম, পুঙ্গাবাড়ি থানা, অনেক দূর। এখানে আমার একটা বাবু হয়েছে, আমার ছেলে সাদিফ। শ্বশুর শাশুড়ি, শ্বশুর হচ্ছে যে কৃষি কাজ করে, শাশুড়ি তো গৃহিণী, রান্না বান্না করে। বাড়িতে বাজার হাট তুমি নিজে করো না? না, বাসায়, আমার বাসায় বাজার হাট এখন পর্যন্ত বাবাই করে। আমি যেগুলো লাগে আমার সংসারে, টুকিটাকি জিনিস, বাবুর জিনিস, এগুলো আমি করি। আচ্ছা, কাজের কাজকাম শেষ হয়ে যাওয়ার পরে অবসর টাইমে কি করো, কি করতে পছন্দ করো? কাজকাম শেষ হয়ে গেলে বাবু হওয়ার আগে আড্ডা মারতাম বন্ধুদের সাথে এলাকাতে। পুকুর, একটা পুকুর আছে এলাকাতে, আদর্শ স্কুলের সামনে পুকুর আছে, দিঘি বলতো ওটা, অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। তো ওই দিঘির পাড়েই বসতাম। আর বাবু হয়ে যাওয়ার পরে এখন আর কাজ থেকে বাইরে কাউকে সময় দিই না, হচ্ছে যে কাজ শেষ বাসায় ঢুকে যায়, বাবুকেই সময় দিই। গানটা শুনতে পছন্দ করো? হ্যাঁ, গান তো শুনতে পছন্দ করি। কি টাইপের? ব্র্যান্ডের গানগুলো একটু ভালো লাগতো, আইবাচ্চু, জেমস, এদের গানটাই বেশি শুনতাম। তারপরে নচিকেতার গানও শুনতাম, মানে এগুলো ভালো লাগতো। আচ্ছা, করোনার সময় কীভাবে সময় পার করেছো? করোনার সময় কাজে ব্যস্ত ছিলাম, কীভাবে সময় পার হয়েছে বলতে পারবো না, খুব প্রেশার ছিল সে সময় কাজের জন্য। করোনার জন্য কোনো ভয় লাগেনি? ভয় লাগ, ভয় তো অবশ্যই লেগেছে, কিন্তু তারপরেও কাজ তো করতে হবে। টিকা নিয়েছো বা? হ্যাঁ, টিকা নিয়েছি। কি পরিস্থিতি ছিল? রেস্ট্রিকশন চারিদিকে? হ্যাঁ, চারিদিকে লকডাউন, বেরোতে পারবো না, কিন্তু ইন্টারনেটে জব করতাম তো এর জন্য একটু সাহস ছিল, সবসময় সব জায়গায় যাইতে পারতাম, বা কেউ ধরলে বললে ছেড়ে দিত, যেহেতু কার্ড ছিল। বর্তমান অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জিনিসপত্রের দাম, এগুলো সম্পর্কে কি মনে হয়? এই বর্তমান অবস্থা খুবই বাজে, জিনিসপত্রের দাম তো সব কিছুই বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পরে খুবই বাজে অবস্থায় আছে। নিত্য প্রয়োজনীয় বাজারঘাট যেগুলো বড় কাপড় চোপড় সেগুলো সবকিছুর দাম বেড়ে গেছে, সবকিছুর দাম বেড়েছে, সবকিছু কোনো কিছু সমস্যা হচ্ছে না? হ্যাঁ অবশ্যই, চলতে সংসার চালাতে তো অবশ্যই একটু হলেও হিমশিম খেয়ে যাচ্ছি, কারণ আগে ছিলাম একা, এখন হয়ে গেছে তিনজন। তারপরে যে বেতন পাই সে বেতনে আসলে তো হয় না, যেটা সত্যি কথা। তারপরেও কষ্ট মষ্ট করে কোনোভাবে আল্লাহ চালাই নাই। কিছুদিন আগে যে কারেন্টের প্রবলেম হচ্ছিল, লোডশেডিং হবে যে বা এখনো হয় মাঝে মাঝে, এগুলোতে সার্ভিসে বা হচ্ছে বাসায় গরম সমস্যা হয়? হ্যাঁ বাসাতে তো সমস্যা হয়, লোডশেডিং তো আগের থেকে বেড়ে গেছে। এখন আগে গেলে আধা ঘন্টা থাকতো না, এখন গেলে এক ঘন্টা থাকে না, অবশ্যই সমস্যা হয়। পরিস্থিতি আগের থেকে অনেক অনেক খারাপ। হ্যাঁ পরিস্থিতি অনেক খারাপের দিকে। কোথাও ঘুরতে বেড়াতে যেতে যাও না কখনো? কোথায় ঘুরতে বেড়াতে? আগে খুব ঘুরে বেড়েছি, আগে অনেক জায়গায় যেতাম, মানে পার্কে যেতাম, শিশু পার্কে যেতাম, বড় মানে বড়দের সাথে, বড়দের সাথেই বেশি ঘুরে বেড়িয়েছি বাইরে। রাজশাহীতে কোথায় কোথায় ঘোরার স্পট আছে? রাজশাহীতে স্পট আছে আমাদের পদ্মা গার্ডেন, ভালো একটা স্পট, মুক্তমঞ্চ, নদীর পাড়টাই ভালো একটা স্পট। তাছাড়া তো ওরকম রাজশাহীতে গ্যাঞ্জাম শহরে কোনো একটা ভালো স্পট নাই। আর পার্ক আছে, শিশু পার্কটা তো তাও তো অনেক দিন থেকে বন্ধ, করোনা থেকে বন্ধ। বর্তমান আসলে মন থেকে মানে ভালো লাগে ব্রাজিলকে, ব্রাজিলকে সাপোর্ট করি, কিন্তু আসলে ব্রাজিলকে সাপোর্ট করা যাবে না যেহেতু মুসলমান ঘরের ছেলে। তারপর থেকে একটু মনটা ভেঙে গেছে, এমনি ভালো লাগে। নিয়মিত দেখো খেলা? হ্যাঁ খেলা খেলা হলে নিয়মিত খেলা দেখি। আচ্ছা তোমার দাদার বাড়িতে খেলা দেখি? হ্যাঁ দাদা বাসা মুসবাথানে, নানি বাসা হচ্ছে ডিঙ্গানোবা, জয় বাংলার অপোজিটে। কাছাকাছি? হ্যাঁ নানি বাসা ওখানে, দাদা বাসা ওখানে। আসলে তোমাদের বাসায় সাইডে যাদের অরিজিনাল গ্রাম ট্রাম আসে না, ধর খেজুরের রস বা এই জাতীয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে হ্যাঁ অবশ্যই। আমাদের বাসার সামনে একটা খেজুর গাছ ছিল, জিয়া চাচা খেজুর গাছে রস লাগাতো। তা আমরা সকালবেলায় খুব ফজরের আজানের পরপরে বের হয়ে যেতাম খেজুরের রসটা চুরি করার জন্য। আমরা দুজন ছিলাম, তো দুজন আমরা প্রত্যেকটা দিনই চুরি করতাম আর খাইতাম। কীভাবে মানে প্রসেসটা বলো? প্রসেসটা হচ্ছে যে ওই খেজুর গাছে হচ্ছে একটা বাঁশ লাগানো ছিল, মানে ওই বাঁশে একটা আপনি আগেলা বাঁশ বলা হয়, তো ডান্ডিগুলো যেগুলো কঞ্চি কেটে দিলে ডান্ডি থাকে কিছুটা, ওই ডান্ডিতে পা দিয়ে দিয়ে উঠতাম। আমরা তো ওদের মতন পারতাম না উঠতে, তো কোনো মতে এভাবে উঠে একদিন উঠে প্রথম দিন পাইনি, তো হ্যাক বা দিয়েছি, মানে একটা বড় কঞ্চি নিয়ে এসেছি, নিয়ে এসে হ্যাক বা দিয়েছি, দিয়ে তারপরে খুলেছি ওই হাঁড়ি। তো ওই হাঁড়ি খুলতে লেগে প্রথম দিন ভেঙে গেছে, পড়ে প্রথম দিন খাইতে পারিনি। পরের দিন বড় একটা বাঁশ নিয়ে এসে রেখেছি রাত্রেবেলাতেই, আগেলা ইয়া হুক বাদ দিয়ে, আগে হুক বাদ দিয়ে তো বাস স্ট্যান্ডে রেখেছি। পরের দিন তো ওই বাঁশ দিয়ে নিচ থেকেই সুন্দর করে আস্তে আস্তে করে ওই হাঁড়িটা নামিয়েছি, নামিয়ে খেয়েছি, খুব মজা। হ্যাঁ না না ওটা ছাকনি টাকনি দিয়ে ওটাকে মানে হচ্ছে যে ছেঁকে নিতে হতো, না হলে অনেক ময়লা থাকতো, ওভাবে র রস খাওয়া যেত না। তো ছেঁকে টেকে ফ্রেশভাবে খেতাম, খেতাম হচ্ছে যে ওই মাঠে, যে মাঠে আমরা খুব খেলতাম পুকুর ধারে, ওই মাঠে এসে খেতাম, যেখানে গাছ ছিল আমার বাসার সামনেই গাছ ছিল, তো ওখানে খাওয়া যেত না, কেউ যদি দেখে নেয় এই জন্য লুকিয়ে এদিকে নিয়ে এসে তারপরে ফ্রেশ করে খেতাম। হ্যাঁ একবার আমি ধরা পড়িনি, আমি নিচে ছিলাম একবার, যেবার হচ্ছে যে বাসটা খুঁজে পাচ্ছিলাম না, দুই তিন দিন কন্টিনিউ আমরা ওই বাস দিয়ে বেড়েছি। তারপরে একদিন বাসটা যে জায়গায় রাখি সেই জায়গায় নাই, তো কী করবো, খাওয়া তো লাগবে, কারণ আর কিছুদিনই মানে খেতে পারবো, তাছাড়া তো শীত শেষ হয়ে গেলে রস তো আর হয় না। তো বাসাওয়ালা একদিন বসে আছে, আমরা সেই দিন বুঝতে পারিনি, আমি নিচে আছি, ওই উঠে গেছে, উঠে যেয়ে এবার বাসাওয়ালা দেখে নিয়ে পুরা চলে এসছে চুপচুপ করে, আচ্ছা আর গেটের আওয়াজ পেয়ে আমি তো ওকে না ডেকে সরে গেছি, এখন ওকে ধরে নিয়েছে বন্ধুটাকে, ধরে খুব বাচ্চা তাকে আগে থাপড়িয়েছে, আচ্ছা থাপ্পড় টাপ্পড় খেয়ে টেয়ে দিয়ে ওর বাপকে ডেকে পরে বিচার টিচার করে ওই তো আমার নাম বলেছে, কিন্তু আসলে যে বাসার মানুষ মানে রসটা আমরা চুরি করতাম সেই বাসার মানুষটা আমাকে খুব ভালোবাসতো, মানে সেটাও চাচা, তো আমার নাম বলার পরেও সে বিশ্বাস করেনি যে আমি আসলে ছিলাম নিচে বা আমিও কন্টিনিউ 5-6 দিন এরকমভাবে চুরি করে রসটা খেয়েছি। তো বললো সবার সামনে যে না আমার নাম বললো যে আমিও ছিলাম, তো বিশ্বাস হচ্ছিল না, তো অবশেষে বললাম যে না চাচা আমরাই আমিও ছিলাম, আপনি গিয়ে বলিনি আমরা রসটা খুব ভালো লাগতো জন্য খেয়ে নিয়েছি। তো চাচা বললো শুধু একটা কথাই যে তুমি আমাকে বলতা, এত কষ্ট করার তো কিছু নাই, আমি তোমাকে ডেকে ডেকে খাওয়াতাম প্রত্যেক দিন। বললাম যে আমাদের ভুল হয়ে গেছে ছোট মানুষ, আপনি গিয়ে বললে যদি না দিতেন তাহলে তো আমরা এই রসটা পাই না, কারণ আমরা কিনে খেতে পারি কিন্তু আসলে এরকম মজা হয় না, আর মানে আমের দিনে আমও চুরি করেছি ওই চাচার বাড়ি থেকে, কারণ হ্যাঁ কারণ হচ্ছে যে বাসার গেটে ওই চাচার বাসার গেটেই ন্যাংড়া গাছ ছিল, ন্যাংড়া আমটা একটু পেকে গেলে মানে হালকা ডাকর হালকা পাকা খুব ভালো লাগে, খুব মিষ্টিটা আবার ভালো লাগে না, আবার খুব টকটাও ভালো লাগে না,